بسم الله الرحمن الرحيم، والحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أنا أدر رب بنينيون أزياء الدرس بودي من كتاب الملخص الفقهي باب في الأحكام التي تتعلق بالمسبوق ما نشوق أنه ما ذنب هذه شروط التي من ورهورا وشيل يربع دي لاحقي تي يربع دي لاحقي دي بري مسبوق بلوها كالله كسو نمازی بتون آگے کیے گئے تلا بلیر مضبوط بلو چلے ہی بر احکام مجھے ازیار درس و بید اللہ تبارک و تعالی چلے بین المسبوق دیبا خوازہ مضبوقی بیدا سے نماز لپائی بولی ہوت تو خوازہ بو یار بعد اجر بے خود دور فائبو نو فائبو ارے بتو نماز مزے مسلم مزے گیے دے ہڑے امام اور سجدہ مجلہ پیئے لاحق برنا کی نوبو عریب رکعت گرادے برنا کی نوزے بو ان لئے لہذا مسالہ مجدہ سے بحث بو اولا السحیم ان قولی العلماء علماء کرام کرو دعا قولا سے رگوا قولا دیبا صحیح سے بیان گرد دی کی لا یدرک صلاة الجماعة الا بدراک رکع صلاة الجماعة نو فا فائی بلو خوانا دے بو ہمہا اگر رکو فائی دے بلو خوانا دے بو کلا رسول صلی اللہ علیہ وسلم من ادرک الرکع من ادرک الرکوع فقد ادرک الرکعه ذهنو کیه امام ور رکوع مال پیدا دی به رکعت فایه این خویه ابو داود غیره مده حدیث اسه هند الله حدیث ابو بکر رضی الله عنه این ذریعہ ابو ذر لیکن دی به یہ صلاۃ الجماعه ابن نفلی و نماز نفلی لیکن ابن نیت ذریعہ و سعی ذریعہ ای به کی فیبو اجر فیبو باذن الله تبارک و تعالی إبارة الله يعجرتن محرم نغربة الله أنما نوى الخير ولم يتمكن من فعله كتب له مثل أجر من فعله أو كما قال النبي صلى الله عليه وسلم إبارة صحيحة مجاسة تريد هنكو من جبال همون نغجي يعني لا كشيد جي بل أنه فليو يعني الله يعجد به تريد معنى شيء بي نواسطة جي لكن ركعت لأنه ركعت لأنه فادري ركعت لأنه فادري سجد غير الله بي أو کسو عادت اته ته مال پای مموره هی به هنا صلات الجماعه کامل فایبل خوانه ده بو لیکن به کسو سو په به دین تبارک و تعالی الله ای بره سو ته محرم نه ګرو طيب اهم خو ور دي کی رکعات کو ته لپایو رکعات فایبل لري خواته خوا ده بو خوا ده دي کی علماء کرام کو لیکي دو تو درکو الرکع به درک رکوع على الصحيح بعض علماء کله رکوع لپایلې به رکعات لپایبل خوانه ده بو کله سوره الفاتحه فرینه ورنګ اور تے ار بیشی علماء کرام کو خود لا تھو کلا سورۃ الفاتحہ دین زگا سے زگا یم فوتو یی دیت اللہ ایبت سورۃ الفاتحہ کی گی گئی ساخت گی گئی سورۃ الفاتحہ رکوع اگے فراو تو دت مدے وقت یی فوتو گی گئی ہی وی رکوع لو پیا اللہ نبی محمد صلی اللہ علیہ وسلم بیان من ادرک الرکوع فقد ادرک الرکعہ والله اعلم الا حدیث ابی بکر رسول صلى الله عليه وسلم وصدر بأشياء أرقصه مجبئ ركوع وليه وقد جاء والنبي صلى الله عليه وسلم في الركوع فركع دون الصف ولم يأمره النبي صلى الله عليه وسلم بإعادة الركعة إبادة بخاري الحديث تماني جبئ يري الله النبي ركوع مجلق بي صف أرقم مجبئ في سسو مجبئ ركوع وليه تعالى النبي محمد صلى الله عليه وسلم برنواز إعادة قلتنه بلغة كم هيد زادك الله حرصا ولا تعود الله يتوان حرص ما عربي جردوك تون جاسا رب الحمد لله نغجا جاكو جدن لله نغجا هو تلي يا أخواني وأحبابي الكرام يار بعد مصيدة مالي قمان شيء نوصد تشي إذا إمام مرة الله بايدة خوري سجد الحالة مجي يعني إذا وجد المسبوق الإمام على يعني حال السجدة أو على أي حال تكن غراه الرجوع يبتون ما دم أقول ذي الرجوع بود منجي كي يقولون نوصد تشي إذا تيجي تاكي نوصد تشي إمام سجدة ما ذي تيجي تاكي نا نتيبة زد دور الله بايدة دور ما ذي قول ذي بقول كارو سوسا زين هودي ذا جيت من الصلاة ونحن السجود فاسجدوا ولا تعدها شيئا توني نواز ما ذا شو على سجدة ما الله بايدة النبي هودي ونحن السجود على سجدة مجي هتر ما تقول ذي بقول نواز مجي نواسي بره تقول غرق عبد الله نقول نبا ইবারে না কাদবরি না করিবা তেলে হাদিস ইব মাঝে হদ দেখি তোমরা সজিদা মাল পাইলে আরে আরারে ই মগলি দেবে কই রাকা না করিবা হই ইয়ার আগর হাইস মা হদ দেখি মানাদর কর রুকু ফকাদাদর কর রাকা তেলে রুকু মাল পাইদি লা পাইলি মেমরে রাকা লা পাইব রহ আল্লাহু আলাম আলা কওলাই আল উলামা তাইব সাই বলি আরে হাতা শেখ আল ফৌজান হাফিজুল্লাহ তাআলা বয়ান করে ইয়ার বাদার কাম সরাই দেখি ইমামে দাসে লা পাই মাসনা একরাহাত কি ইয়া দিরাহাত গিয়ে গই এখন কিবা কি আমার দাদা আছে সুরুর নুয়াজ গিয়ে গেছি কে মজবুক দিবা আছে এবার কি সুরুর নুয়াজ গিয়ে গেছি না কে ইবা আখের নুয়াজ দ্বারা দেব ইয়ার হতে ওমা আদের একল মজবুক মা ইমামিহি হু আউল সালাতিহি আলাল কৌল সাহি আলাল কৌল আলাল কৌল সাহি তাহলে ওগা মানুষ আয়ারে মামার ফিসি নুয়াজ সত্য তিয়ার গাইদি ফিসত্য এটা দুর হাতের হাত গিয়ে গই তাহলে এখন গিয়ে গই দিহীন এবার কি আখের নুয়াজ দেব নাকি পয়লা নুয়াজ দেব তাহলে ওলামা কেরামকল হদ্দি কি মজবুকে দিয়ান ইমামর হুমার লপাই বলি এবার পয়লা নুয়াজ ফহুয়া আউল সালাতিহি আলাল কওল সহি ই বলতে সহি কৌল মাজে ওলামা কেরামকল রিবা পয়লা নুয়াজ এবার ইয়ার বাদে ওমা ইয়াতি বিহি বাদা সালামিল ইমাম ফহুয়া আখিরুহা তাহলে ইয়ার বাদে ইমাম সালাম ফিরে বাদে বে দিন পড়িব হিন হলে হিবার আখির নুয়াজ হিবার আখির নুয়াজ মানুষে দিন ইমামর হুমার হজ্জি ইমামর লপাই ইমাম ইমামতি এই তার আর ফৈলা নুয়াজ ফোতে গিয়ে দিয়া না বুঝো তাহলে এখন ইবেই ইবেই দিন হা ফোতে গিয়ে দিন ফুরিব হয় তারা তো এবার এবার আখেরে নুয়াজ হইন এবার আখেরে নুয়াজ হবো কে রসুল আসলে হয় দে ওমা ফাতাকুম ফাতিম্মু তোমার তো দূর হতে গিয়ে গিয়ে আনার কী করো তোমরা ফুরা করো তাহলে ফুরা করন কি এবার আগে কেসো আছে ফুরা করতেই হামাহা কি আছে ইয়ানি এতমা মুশাইলাইয়া তিল্লা বাজা তাকদ্দুমি আউলিহি তাহলে ইমামে তো ইমামতো ইমামদিন ফুটিব তলি শুনিবা এইবার ফৈলা নুয়াজ গিয়ে গিয়ে দিলি এবার ফৈলা নুয়াজ আফোয়ান এবার এহিন দাসে ইমামর দিন দিয়ে ইমামের দিন আগে ফুরিব লাগে ইন দিবার আখেরি নুয়াজ তাহলে এবার এই যুদ্ধর মাঝে এখন পরেরা যুদ্ধ লপাইবার হিম ফৈলা নুয়াজ হবো এবার হিম ফৈলা নুয়াজ হবো বাকিগুনি বেয়ে ফুরা করিব দিয়ে ইমামর ফার যুদ্ধ লপাই হিন মজবুকর ফৈলা নুয়াজ বাকিগুনি বেয়ে ফুরা করিব দিয়া ইতমাম আল্লাহ আলম ইয়ার বাদ ইয়া খুহানি ওয়াহবাবুল কেরাম ইত্তিবা আলিমাম ইত্তিবা আলিমাম ইবালদে ওয়াজিব ইত্তিবা ইমামর হুমার দেয় তোমার নোয়াসরির আরা তোমার ইমামর হুমার নোয়াসরির হাম হাই হাম হারাতে কী করা হলো ইমামর ইত্তিবা করা হলো হাম হা ইমামর ইত্তিবা করা হলো যদি আরে ইমামর ইত্তিবা নগরি দইলে ইয়ান মাঝে বেশি কলতে হবে ইয়ান হারাম ও মমিন আহকাম সালাত আল জামা আল মুহিম্মা ওজুব ইক্তিদা আল ইমাম আল ইক্তিদা আল মামুম বিল ইমাম বিল মুতাবাআতি আত তাম্মাতি লাহু খেলা আরা ইমামর তোমার ইত্তিবা গুজি ইক্তিদা গুজি আরা তো ইমামর কামের ইত্তিবা করা হলো কামের ইত্তিবা করা হলো যদি আরা ইমামর যদি কামের ইত্তিবা নগরি দইলে তোমার যে মুখালে হবু কের ইয়ার মধ্যে ওয়াইদ আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াইদ বিয়ান গুজি আল্লাহ নবী হতে আমা ইয়াখশা আহাদুকুম ইযা রাফা রাসুহু ক্বাবল আল ইমাম আন ইউহাউয়িলাল্লাহু রাসুহু রাসা হিমার আও ইয়াজআলা সূরাতাহু সূরাতা হিমার ইবা মুত্তাফাক আল হাদিস তিনি মানুষ ওই নডরা যে মানুষ সেই নাকি ইমামর হওয়ার নোয়াজের নোয়াজের ইমামর আগে আগে দাঁড়বে ছেলে আল্লাহ এই বার দাসে সকলরে আর এবার মাথারে গাদার মাথারে বদলে দিবে নটরার আদা ওয়াই শজিদ তিয়ার বাদে আল্লাহ তোবার কবতালে আর ইমাম দিদি কাল্লা ইন্না মাজু আল ইমাম লিউতাম্মা বিহি তে রসুল হদে হলা তার কব হাত তাহের কাহ হলা তসজুদ হাত তাই আসজুদ আর একটু ওয়েত মজা আসে ই বল যে মুসলিমের ওয়েত আর গো আছে হাদিস ই বেদাস হতে বুখারি মুসলিম মজা আসে হাদিস ফইদা রাকা ফারকাউ ওয়ালা তারকাউ হাত্তা ইয়ারকা ওয়াইদা সাজদা ফাসজুদু ওয়ালা তাসজুদু হাত্তা ইয়াসজুদ ইমামে রুকু করিবার আগে রুকু নগজ্জু ইমামে রুকু গজ্জে ফইদা রাকা ইমামে রুকু গজ্জি দিলে তোমরা ফারকাউ ইমামে রুকু গজ্জি দিলে এটা কেনা করে কি আছে কিনি করে ফাসলা আছে ইমামে রুকু করি ফেলাই আছে তোমরা করিবার ফোয়ার ফোয়ার এনো আগে এনো তো এতলা সাহাবাই কেন মকলে খদ দেখি ওখান সাহাবা খালফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেন মকলে খনদিন খদি তারা ইংরি নিয়ত রসুল হুজুর রসুলের রুকু মানা যাবে রসুলের রুকু গিল্লি মগা তো রুকু যেতে দেওয়া হেতাল্লাহ ওলা মারা ওমর বিন খত্তাব রাজি আল্লাহ রজুল সাবেক ইমাম ধরা বহু ওগো মানছি বলে ইমামর আগে দাঁড়গে ওমর বিন খত্তাব পেরে মাজ্য হদ দে ওকালা লা ওয়াহিদ এক সাল্লাইত ওলা বি ইমাম খতে দে তুমি একলা ফরত দো ইমামর হুয়ার ফরত আর ইমামর হুয়ার ফরত দো না কেলা আগে দৌড়গে তুমি ইমাম ইমামর রাখতে জানাও করো হেতাল্লাহ বহুত মানুষ করে আমার তাসাহুল করে ইয়ান মা গালি করে ইয়ানের হে দূর জ্ঞানের আগত যাবে ইমামে দাদা রুকু যাবার ফোঁয়ার আগত বা যাবে সই যাবার আগত যাবে ইয়ান যে মানা আল্লাহ তবরক ওয়া তাআলা আর আমার নবী কোনো বুঝি উল্লাহ দুঃখ শেখ ইসলাম অদ্দি কি মুসাবাকাতুল ইমাম হারামুন বিত্তিফাক আল আইম্মা যে দুন দুনিয়া মধ্যে উলামা কল আল আইম্মা কল গুজরি গিয়ে গিয়ে বিঘ্ন হদ্দি কি মুসাবাকাতুল ইমাম ইমামের আগে জানান হারাম যদি কোনো কমেছি ইমামের আগে যদি আমি বেতু গুণ হবো লেকিন নুয়াজ বা তেল জিনে দেবো কিবার ولا يجوز لأحد أن يركع قبل إمامه ولا يرفع قبله ولا يسجد قبله وقد استفاضت الأحاديث عن النبي صلى الله عليه وسلم بالنهي عن ذلك تلي بشي أحاديث الرسول صلى الله عليه وسلم ثابتة ইমামর দাসে মুসাবাকত না করি বললা ইমামর আগে না যাই বললা উলিয়ারে বহুত মানুষের কল দাসে নমাজ মাঝে ইহা গালি করে ইমামর আগে যাই বললা উলিয়ারে খুশি করে আল্লাহ গুণ মাফ করুক আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।